أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو الله رنامي وصافات صفا شپت تهادر جهارا شاري بدو باب دون نايمان فالزاجرات زجرا او جهارا কঠোর পরিচালক এবং যাহারা জিকির আবৃত্তিতে রত নিশ্চয়ই তোমাদের ইলাহ এক যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্র রাজির সুষমা দ্বারা সুশোভিত করিয়াছি এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে ফলে উহারা ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে বিতাড়নের জন্য এবং উহাদের জন্য আছে অবিরাম শাস্তি তবে কেহ হঠাৎ কিছু শুনিয়ে ফেলিলে জ্বলন্ত উল্কা পিণ্ড তাহার পশ্চাদ্ধাবন করে فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب وادرك جگشا کرو وارا سرشتی تے دیرہ تارو نامی انو جہا کچھ سرشتی کریا چھی تاہا وادرك آمی سرشتی کریا چھی آتھالو نتی کا ہوئی تے بل عجبت ویسخرون تمہیں تو بشوئے بوت کرتے چھو আর উহারা করিতেছে বিদ্রুপ এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না উহারা কোন নিদর্শন দেখিলে উপহাস করে এবং বলে ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয় أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে উত্থিত করা হইবে أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ এবং আমাদের পূর্বপুরুষদেরকেও قُلْ نَعَمْ وَأَنْتُمْ دَاخِرُونَ বলো হ্যাঁ এবং তোমরা হইবে লাঞ্ছিত إنما هي زجرة واحدة فإذا هم ينظرون وهي একটিমাত্র প্রচন্ড শব্দ আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে وقالوا يا ويلنا هذا يوم الدين এবং উহারা বলিবে দুর্ভোগ আমাদের ইহাই তো কর্মফল দিবস هذا يوم الفصل الذي كنتم به تكذبون ইহাই ফয়সালার দিন যা তোমরা অস্বীকার করিতে ফিলিস্তাদেরকে বলা হইবে একত্র কর জালিম ও উহাদের সহচরগণকে এবং উহাদেরকে যাহাদের ইবাদত করিত তাহারা আল্লাহর পরিবর্তে এবং উহাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে অতঃপর উহাদেরকে থামাও কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে তোমাদের কি হইল যে তোমরা একে অপরের সাহায্য করিতেছ না বস্তুত সেই দিন উহারা আত্মসমর্পণ করিবে এবং উহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে উহারা বলিবে তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে তাহারা বলিবে তোমরা তো বিশ্বাসী ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না বস্তুত তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় فحق علينا قول ربنا إنا لذائقون আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হইয়াছে, আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে। আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। উহারা সকলেই সেদিন শাস্তির শরিক হইবে। অপরাধীদের প্রতি আমি এইরূপেই করিয়া থাকি। إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون وذلك الله بتيتو كونو إله ناي بلا হইলে উহার অহংকার করিত। ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون এবং বলিত আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহগণকে বর্জন করিব। بل جاء بالحق وصدق المرسلين বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসূলদেরকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে। তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করিবে এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে। তবে তাহারা নয় যাহারা আল্লাহর একনিষ্ঠ বান্দা। أولئك لهم رزق معلوم তাহাদের জন্য আছে নির্ধারিত রিজিক। فواكه وهم مكرمون ফলমূল আর তাহারা হইবে সম্মানিত। في جنات النعيم সুখত কাননে। على سرر متقابلين তাহারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে। يطاف عليهم بكأس من معين তাহাদেরকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে। শুভ্র উজ্জ্বল যা হইবে পানকারীদের জন্য সুস্বাদু। উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং উহাতে তারা মাতালো হইবে না। তাহাদের সঙ্গে থাকিবে আনত নয়না আয়ত লোচনা হুরিগণ। তাহারা যেন সুরক্ষিত ডিম্ব। তাহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে। তাহাদের কেহ বলিবে আমার ছিল এক সঙ্গী। يقول أئنك لمن المصدقين সে বলিত তুমি কি ইহাতে বিশ্বাসী যে। أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون আমরা যখন মরিয়া যাইব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হইবে। قال هل أنتم مطلعون আল্লাহ বলিবেন তোমরা কি তাহাকে দেখিতে চাও। فطلع فرآه في سواء الجحيم অতঃপর সে ঝুঁকিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান্নামের মধ্যস্থলে। قالت الله ان كنت لتردين বলিবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করিয়াছিলে। ولولا نعمه ربي لكنت من المحضرين আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকিলে আমিও তো হাজিরকৃত ব্যক্তিদের মধ্যে সামিল হইতাম। أفما نحن بميتين আমাদের তো আর মৃত্যু হইবে না। إلا موتتنا الأولى وما نحن بمعذبين প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হইবে না। إن هذا لهو الفوز العظيم ইহা তো মহা সাফল্য। لمثل هذا فليعمل العاملون এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা। أذلك خير نزلا أم شجرة الزقوم আপনার জন্য কি ইহাই শ্রেয় না জাক্কুম বৃক্ষ। إنا جعلناها فتنة للظالمين জালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষা স্বরূপ। إنها شجرة تخرج في أصل الجحيم এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হইতে। طلعها كأنه رؤوس الشياطين ইয়ার মোচা যেন শয়তানের মাথা। فإنهم لآكلون منها فمالئون منها البطون অবশ্যই উহারা ইহা হইতে ভক্ষণ করিবে এবং উদর পূর্ণ করিবে ইহা দ্বারা। তদুপরি উহাদের জন্য থাকিবে ফুটন্ত পানির মিশ্রণ। আর উহাদের গন্তব্য হইবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে। উহারা উহাদের পিতৃপুরুষগণকে পাইয়াছিল বিপদগামী, এবং তাহাদের পদঙ্ক অনুসরণে ধাবিত হইয়াছিল। উহাদের পূর্ব পূর্ববর্তীদের অধিকাংশ বিপদগামী হইয়াছিল, এবং আমি উহাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম। সুতরাং লক্ষ্য কর যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল। তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র। নূহ আমাকে আহ্বান করিয়াছিল, আর আমি কত উত্তম সাড়া দানকারী। তাহাকে এবং তাহার পরিবার বর্গকে আমি উদ্ধার করিয়াছিলাম মহা সংকট হইতে। তাহার বংশদেরকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশ পরস্পরায়। আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। এইভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। অন্য সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম। আর ইব্রাহিম তো তাহার অনুগামীদের অন্তর্ভুক্ত। স্মরণ কর সে তাহার প্রতিপালকের নিকট উপস্থিত হইয়াছিল বিশুদ্ধ চিত্তে। যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল, তোমরা কিসের পূজা করিতেছ? তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক ইলাহগুলিকে চাও? জগৎ সমূহের প্রতিপালকের সম্বন্ধে তোমাদের ধারণা কি? অতঃপর সে তারকা রাজির দিকে একবার তাকাইল এবং বলিল, আমি অসুস্থ। অতঃপর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল। পরে সে সন্তর্পণে উহাদের দেবতাগুলির নিকট গেল এবং বলিল, তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন? তোমাদের কি হইয়াছে যে তোমরা কথা বলো না? অতঃপর সে উহাদের উপর সবলে আঘাত হানিল। তখন ওই লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল। সে বলিল, তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ করো তোমরা কি তাহাদেরই পূজা করো? প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করিয়াছেন তোমাদেরকে এবং তোমরা যাহা তৈরি করো তাহাও। উহারা বলিল, ইহার জন্য এক ইমারত নির্মাণ করো, অতঃপর ইহাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করো। উহারা তাহার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করিয়াছিল, কিন্তু আমি উহাদেরকে অতিশয় হেয় করিয়া দিলাম। সে বলিল, আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম, তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করিবেন। হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করো। অতঃপর আমি তাহাকে এক স্থির বুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম। ফলম্মা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. অতঃপর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মতো বয়সে উপনীত হইল তখন ইব্রাহিম বলিল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেও করিতেছি, এখন তোমার অভিমত কি বলো? সে বলিল, হে আমার পিতা, আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন। যখন তাহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহিম তাহার পুত্রকে কাত করিয়া সাহিত্য করিল, তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে, এইভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা। আমি তাহাকে মুক্ত করিলাম এক কুরবানির বিনিময়। আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। নিশ্চয়ই সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। আমি তাহাকে সুসংবাদ দিয়াছিলাম ইসহাকে, সে ছিল এক নবী সৎকর্ম পরায়ণদের অন্যতম। আমি তাহাকে বরকত দান করিয়াছিলাম এবং ইসহাককেও, তাহাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্ম পরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী। আমি অনুগ্রহ করিয়াছিলাম মূসা ও হারুনের প্রতি এবং তাহাদেরকে এবং তাহাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে। আমি সাহায্য করিয়াছিলাম তাহাদেরকে, ফলে তাহারাই হইয়াছিল বিজয়ী। আমি উভয়কে দিয়াছিলাম বিশদ কিতাব এবং তাহাদেরকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে। আমি তাহাদের উভয়কে পরবর্তীতে স্মরণে রাখিয়াছি। মূসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক। এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। তাহারা উভয় ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ইলিয়াসও ছিল রাসুলদের একজন। স্মরণ কর, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা কি সাবধান হইবে না? তোমরা কি বাআলকে ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ স্রষ্টা? আল্লাহ রব্বকুম ওয়া রব্ব আবাইকুমুল আউয়ালিন, আল্লাহকে যিনি প্রতিপালক তোমাদের, প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের। فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ, কিন্তু উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছিল, কাজেই উহাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হইবে। إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ, তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র। وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ, আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। سَلَامٌ عَلَى إِلْيَاسِينَ, ইলিয়াসিনের উপর শান্তি বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে তো ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। ওয়া ইন্না লুতান লামিনাল মুরসালিন, লুত ছিল রাসূলদের একজন। ইযন নাজাইনাহু ওয়া আহলাহু আজমাইন, আমি তাহাকে ও তাহার পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম। এক বৃদ্ধা ব্যতীত যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করিয়াছিলাম। তোমরা তো উহাদের ধ্বংসাবেশ গুলি অতিক্রম করিয়া থাকো সকালে ও সন্ধ্যায়, তবু কি তোমরা অনুধাবন করিবে না? ইউনুস ছিল রাসুলদের একজন। স্মরণ করো যখন সে পলায়ন করিয়া বোঝাই নৌযানে পৌঁছিল, অতঃপর সে লটারিতে যোগদান করিল এবং পরাভূত হইল। পরে এক বৃহদাকার মৎস্য তাহাকে গিলিয়া ফেলিল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগিল। সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত, তাহা হইলে তাহাকে উত্থান দিবস পর্যন্ত থাকিত হইত উহার উদরে। অতঃপর ইউনুসকে আমি নিক্ষেপ করিলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন। পরে আমি তাহার উপর এক লাউ গাছ উদ্গত করিলাম, তাহাকে আমি 100,000 বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করিয়াছিলাম এবং তাহারা ইমান আনিয়াছিল, ফলে আমি তাহাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম। এখন উহাদেরকে জিজ্ঞাসা করো, তোমার প্রতিপালকের জন্য কি রহিয়াছে কন্যা সন্তান এবং উহাদের জন্য পুত্র সন্তান? অথবা আমি কি ফিরিস্তাদেরকে নারী রূপে সৃষ্টি করিয়াছিলাম আর উহারা প্রত্যক্ষ করিতেছিল? দেখো উহারা তো মনগড়া কথা বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, উহারা নিশ্চয়ই মিথ্যাবাদী। তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করিতেন? তোমাদের কি হইয়াছে, তোমরা কিরূপ বিচার করো? তবে কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? তোমাদের কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? তোমরা সত্যবাদী হইলে তোমাদের কিতাব উপস্থিত করো। উহারা আল্লাহ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে, অথচ জিনেরা জানে তাহাদেরকেও নিশ্চয়ই উপস্থিত করা হইবে শাস্তির জন্য। উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ পবিত্র মহান। আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ব্যতীত তোমরা এবং তোমরা যাহাদের ইবাদত করো উহারা, তোমরা কাহাকেও আল্লাহর সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না, কেবল প্রজ্বলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত। আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রহিয়াছে, আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান, এবং আমরা অবশ্যই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী। উহারা তো বলিয়া আসিয়াছে, পূর্ববর্তীদের কিতাবের মতো যদি আমাদের কোন কিতাব থাকিত, আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হইতাম। কিন্তু উহারা কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই উহারা জানিতে পারিবে। আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হইয়াছে যে অবশ্যই তাহারা সাহায্য প্রাপ্ত হইবে, এবং আমার বাহিনী হইবে বিজয়ী। অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো, তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে। উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায়? তাহাদের আঙিনায় যখন শাস্তি নামিয়ে আসিবে তখন সতর্ককৃতদের প্রভাত হইবে কত মন্দ। অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো, তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে। উহারা যাহা আরোপ করে তা হইতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী। শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি। আর সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য।